14 ডিসেম্বর 2019 জামিয়া হাকিম উল উম্মতের আজীবন সদস্য সম্মেলনে হাফিজ রাকিবুল হাসানের কণ্ঠে কবিতা হযরত থানবীনগর আরাকুল দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। আরে কত দূর তোমার গভীর মুশাহাদার দিন, আরে কত দূর তোমার গভীর মুশাহাদার দিন, যেদিন পে শীর্ষে পৌঁছেন শীর্ষ সিদ্দিকীন, আরে কত দূর তোমার গভীর মুশাহাদার দিন, আরে কত দূর তোমার গভীর মুশাহাদার দিন, যেদিন পে শীর্ষে পৌঁছেন শীর্ষ সিদ্দিকীন, আরে কত দূর তোমার গভীর মুশাহাদার দিন, আরে কত দূর তোমার গভীর মুশাহাদার দিন। কসম প্রভু তোমার মতো নেই দ্বিতীয় জন, কসম প্রভু তোমার খুশি সবচেয়ে মজার ধন, কসম প্রভু তোমার মতন নেই দ্বিতীয় জন, কসম প্রভু তোমার খুশি সবচেয়ে মজার ধন, তোমার জিকির সিজদা এবং মুনাজাতের সাদ, বাদশাহী গো উহার সামনে শুধুই বিষাদ, তোমার জিকির সিজদা এবং মুনাজাতের সাদ, বাদশাহী গো উহার সামনে শুধুই বিষাদ, বাদশাহী গো উহার সামনে শুধুই বিষাদ, আরে কত দূর তোমার গভীর মুশাহাদার দিন, তোমার জন্য কান্না কাটি চোখের পানির মজা, অতুল্য ধন অতুল্য স্বাদ জালওয়া তাজা তাজা, তোমার জন্য কান্না কাটি চোখের পানির মজা, অতুল্য ধন অতুল্য স্বাদ জালওয়া তাজা তাজা, আউলিয়াদের সিনাই তুমি দাও যে প্রেমের ব্যথা, সকল ব্যথার শ্রেষ্ঠ দাওয়া মধুময় সে ব্যথা, আউলিয়াদের সিনাই তুমি দাও যে প্রেমের ব্যথা, সকল ব্যথার শ্রেষ্ঠ দাওয়া মধুময় সে ব্যথা, সকল ব্যথার শ্রেষ্ঠ দাওয়া মধুময় সে ব্যথা, দিবে যখন দুশ্মনদের নিযুত সোনা দানা, দিও আমায় তোমার প্রেমের অশান্ত বেদনা, দিবে যখন দুশ্মনদের নিযুত সোনা দানা, দিও আমায় তোমার প্রেমের অশান্ত বেদনা, সিংহাসন নয় তোমার করবে শীর্ষ মঞ্জিল চাই, ভাঙা মনের অঙ্গনে গো তোমার মঞ্জিল চাই, সিংহাসন নয় তোমার করবে শীর্ষ মঞ্জিল চাই, ভাঙা মনের অঙ্গনে গো তোমার মঞ্জিল চাই, ভাঙা মনের অঙ্গনে গো তোমার মঞ্জিল চাই, আরে কত দূর তোমার গভীর মুশাহাদার দিন, যেদিন পে শীর্ষে পৌঁছেন শীর্ষ সিদ্দিকীন, আরে কত দূর তোমার গভীর মুশাহাদারে দিন, আরে কত দূর তোমার গভীর মুশাহাদারে দিন, আরে কত দূর তোমার গভীর মুশাহাদা।